মোটামুটি দিন কাটে, শ্বাস ধরে রাখি। যদি ধোঁয়া ছাড়ে বাস, মোটামুটি রাত যায় খাঁখা পিছ পথে। বেহুলার মান্দাস বেলা নামে মাঝে ট্রামে রোদের বিধবা, খুঁটে খায়ে হ্যারিকেন স্ট্যাচু জোড়া, আর মোড়া তরবারি ছুড়ে ঘেঁষা ঘেঁষি লুম্পেন। মোটামুটি এ জীবন কিছু লালে নিলে, কিছু তলা নির্ঢোক, কত কোটি বেলকানি দাঁড়িয়ে একা, কত সিলুয়েটে লোক